الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام الله سبحانه وتعالى مهان دربار شكريا ज्ञापन করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত তাজকিয়াতুন নুফুস, মানুষের আত্মশুদ্ধি, আত্মাকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, এ বিষয়ে আলোচনা পেশ করছিলাম। এই বিষয়টি এমন একটি বিষয় যেটাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন তরিকা, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন খানকা তৈরি হয়েছে আত্মশুদ্ধি করার জন্য। কেউ মারেফাত, কেউ তরিকা, চিশতিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, আরো কত তরিকা এখন তৈরি হচ্ছে। সকলের উদ্দেশ্য বা তাদের স্লোগান হচ্ছে আত্মশুদ্ধি। এটাকে পুঞ্জি করেই এই সমস্ত বিভিন্ন ফেরকা, বিভিন্ন দলের সৃষ্টি। আত্মশুদ্ধি আসলে কি, যেটাকে ওনারা নাম দিয়েছেন তাসাব্বুফ, এই তাসাব্বুফ মূলত কোরআন হাদিসের কোন পরিভাষা নয়। এটা মন গড়া তৈরি করা। কোরআন এবং হাদিসের পরিভাষা যেটা, তা হলো তাজকিয়া, তাজকিয়াতুন নুফুস, আত্মাকে শুদ্ধ করা। বিভিন্ন রকমের রোগ যেমন আমাদের শরীরে দেখা দেয়, এটার জন্য ঔষধ রয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের আত্মার মধ্যেও বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হতে পারে। সেই রোগগুলোকে কোরআন এবং হাদিসের থেকে চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য কোরআন হাদিস থেকে ঔষধ নির্ধারণ করা আছে। কিন্তু বর্তমান সমাজে এই আত্মশুদ্ধির নামে যেভাবে খানকা ব্যবসা, দরগা দুর্গা ব্যবসা, পীর মুরিদির ব্যবসা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বলা হচ্ছে যে আত্মশুদ্ধির জন্য পীর ধরতে হবে। দলিল কি? ওনারা অনেক কিছু দলিল পেশ করেন, কোরআন আয়াত পেশ করেন, যা শুনে মানুষেরা বিভ্রান্ত হয় যে কোরআনের আয়াতে যখন আছে। কেউ আবার লিখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, চরমোনাই পীরের বই মওয়াইদে সাহাবিয়া এর 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, আক্রোশীর পীরে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, চন্দ্রপাড়া পীরের বইতে লেখা আছে পীরের কাছে মরিদ হওয়া ফরজ। ওনারা এগুলো পাইলেন কোথায়? দলিল পেশ করেন কোরআনের আয়াতে, অবতাহু ইলাইহিল ওয়াসিলা, এটা মুরিদদের মুখস্থ হবে আয়াতটা, অন্য কোন আয়াত মুখস্থ না থাকলেও এই আয়াত সকলের মুখস্থ হবে। আপনি জিজ্ঞেস করেন না কর্মরায়ীরে যে কোনো মুরিদকে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ দেখেছে তোমাদের পীরের বইতে, দলিল কি? এই আয়াত মুখস্থ হয়ে গেল আপনাকে, কোরআন শরীফে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই পর্যন্ত পরে থেমে যায় আয়াত, কিন্তু শেষ হয় নাই। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা কি? এই পীর ধরো, দেখাই দিল আয়াত, আমরা তালাশ করবো ওসিলার ব্যাখ্যা আল্লাহ রসুলের কাছ থেকে। কাসির মারফি কোরআন দেখেন, ইবনে কাসির দেখেন, পরিষ্কার লেখা আছে ওসিলার দুইটা অর্থ। একটা হচ্ছে ওসিলা মানে মানজিলাতুন ইনদাল মালিক, যে কোনো রাজা বাদশার সবচেয়ে নিকটে স্থানটাকে বলা হয় ওসিলা, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটের যে স্থান তার নাম ওসিলা। এই জন্য আমরা আল্লাহ রসুলের জন্য দোয়া করি, আদানের দোয়ায় আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো। এইখানে ওসিলা মানে কি? পীর ধরা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পীর দেন তো উনি পীর ধরতে পারেন। আতি মুহাম্মাদানিল ওসিলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ওসিলা দাও, পীর দাও, ওসিলা মানে পীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পীর দাও, যে পীর ধরে উনি আল্লাহর কাছে নাজাত পাবেন, এই অর্থ এটা নিশ্চয়ই না, এটা ওনারাও করবেন না। তাহলে কি অর্থ এখানে? এখানে ওসিলা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে যে সম্মানিত স্থান, সেই স্থানের নাম হচ্ছে ওসিলা। আমরা আজানে দোয়া করি আতি মুহাম্মাদানিল ওসিলাতা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নামক যে স্থান এটা তাকে দান করুন। ওসিলার এক অর্থ এটা, আর এক অর্থ মা ইউতাওয়াক্কালু আল্লাহ আজ ওয়া জাল্লা, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিয়ে সে সমস্ত আমলগুলোকে ওসিলা বলা হয়। ইবনে কাসির তাফসীরের রেওয়ায়াত, ওখানে ইবনে আব্বাস কাতাদা থেকে তাফসীর আছে পরিষ্কার, এই ওসিলার তর্জমা করেছেন যে তাআতিহি ওয়া আমালিন ইউরদিহি, সেই ওসিলা হচ্ছে আল্লাহর ইতাআত করো এবং এমন আমল করো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন, সেই ইবাদত করো। সেই ইবাদতের নামই হচ্ছে ওসিলা, ইবাদতের নাম হচ্ছে কি? কিন্তু ওনারা ওসিলা মানে এই ব্যাখ্যা ওনাদের তাফসীরে নাই, ওনাদের তাফসীরে অবতাহু ইলাইহি ওসিলা, একটু মেয়ে লোকে সুরে কান্না কান্না ভাবে বলবে আর বাবারা ওসিলা ধরো, সে ওসিলা হলো পীর ছাড়া কাউকে পাওয়া যাবে না, হয়ে গেল কোরআনের তাহরিফ। আর একটা আয়াত পেশ করেছি কোরআন শরীফের সূরা হুজুরাতের একটা আয়াত আছে, এমনি ওনারা আয়াত পেশ করেন কুনু মা সাদিকিন, কুনু তোমরা সৎ লোকদের সঙ্গী হও, এই তো আল্লাহ তারা বলছেন কুনু মা সাদিকিন। ওলামা ইকরাম যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, পীরের মুরিদ যারা আছেন, আমি তাদেরকে বিশেষ করে বলবো আপনাদেরকে আয়াতে বিভ্রান্ত করছে কোরআন, বলছে কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, আল্লাহ তারা সেই সাদিকিন কারা তা বলিতে দিবেন না, এটা আল্লাহর শানের খেলাফ। আল্লাহ তারা বলবেন আমি বললাম সৎলোকের সঙ্গী হও, আর সেই সৎলোক কারা তার পরিচয় আমি দিব না, এটা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে যা কিছু বয়ান করেছেন এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা হিসেবে কাজ করে। এক আয়াতে বলা হয়েছে কুনু মা সাদিকিন, সাদিকিন সৎ লোকদের নেক লোকদের তোমরা সঙ্গী হও, সেই সৎ লোক যারা তার ব্যাখ্যা দিয়েছেন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ওয়ানিস কুতায়াত ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন ওরা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় তারা মনের মধ্যে রাখে নাই, সব ক্ষেত্রে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মেনে নিচ্ছে, এমন না যে আল্লাহকে শুধু মুসলিম মেনে নিয়েছে, ব্যাংকে মানতে পারে নাই, আদালতে মানতে পারে নাই, সমাজে মানতে পারে নাই, ব্যবসা বাড়িতে মানতে পারে নাই, সব জায়গায় তারা আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে। এবং যারা চান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাবিকুন, ওরাই হচ্ছে সেই সাবিকুন। এখানে আরবি গ্রামার যারা জানেন তারা ভালো করে জানেন, উলাইকা মারিফা আর সাবিকুন মারিফা, মাঝখানে হুম তাকিদে জানানো হয়েছে, তার মানে কয়েকটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুস সাবিকুন, এরাই হচ্ছে সাবিকুন, এরাই হচ্ছে সেই সৎ লোক, এরাই হচ্ছে সেই নেক লোক যাদের সঙ্গী তোমাদেরকে হওয়ার জন্য বলা হয়েছে। কোরআনে স্পষ্ট আয়াত। তাহলে এখন সাবিকুন কারা, এটাকে আমার ব্যাখ্যা না কোরআনের ব্যাখ্যা? যদি কারো সন্দেহ হয় আপনি আপনার ঘরের কোরআন শরীফ দিয়ে খুলুন, আপনার ঘরের এটা বই দিয়ে খুলুন। জসীমউদ্দিন রহমানি কি বললেন এই ব্যাখ্যার কোন প্রয়োজন নাই, আপনার ব্যাখ্যা আপনি লিখুন। এরপরেও যদি কোরআনের আয়াত আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার জন্য আমাদের কিছুই করণ নাই, কারণ আপনি পীরের মুড়ি যেমন ভাবে হয়েছেন, গাঁদা খেয়ে যেমন নেশা হয়, এই লোকগুলো নেশার মতো ঢুকিয়ে দিয়েছে আপনাকে। কারণ কোরআন আপনার কাছে মূল্যহীন, হাদিস মূল্যহীন, আপনাকে কোরআন বলে আপনি কোরআন পীর শব্দে দিকে না সেদিকে নিয়ে যাচ্ছেন, কোরআন তাহরিফ করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে। এর যে আর স্পষ্ট আর কি থাকবে, আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন রকম রাইব, কোন রকম সন্দেহ সংশয় দ্বিধাদ্বন্দ্ব তাদের মনের মধ্যে নেই, তারা কোরআন এবং সুন্নাহ দ্বারা তারা সম্পূর্ণভাবে মেনে নেয়, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অতঃপর তারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সাদিকুন। ওরাই কি? এইটা হচ্ছে তোমরা সৎলোকদের সাদিকুনদের সঙ্গী হও। খানকায় যে সমস্ত পেশাবরা আছেন তারা কি জেহাদের জন্য রাজি আছেন? জেহাদ তারা নিয়ে গেছে নফসের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে জেহাদ করেছেন, অংশগ্রহণ করেছেন। আল্লাহ নবীর মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তার বাড়ি পাওয়া যাচ্ছে, লোহার পোশাক পাওয়া যাচ্ছে। যেই নবী গোটা জীবন যুদ্ধ করেছেন, ঘোষণা করেছেন আনা নবীউল মালহামা, আমার যুদ্ধের নবী, আর সেইখানে সেই যুদ্ধটাকে মানে ছোট যুদ্ধ আর নফসের যুদ্ধ বড় যুদ্ধ, একটা হাদিস তৈরি করেছে, কিতাবে আছে, কিতাবে তো আছেই, কিতাবে না থাকলে তৈরি করলো কি করে? কিন্তু কোন সহি হাদিস কিনা, আল্লাহর নবী যেন মিথ্যা হাদিস তৈরি করেছে। আগের থেকে খ্রিস্টানে হদিস চক্রান্ত যারা পড়া তারার করে কাজ করেছে, সেই লোকগুলো একটা হাদিস তৈরি করেছে, রাজা নামিনাল জেহাদ রাজবাড়ি রাজ জেহাদের আকবর। আল্লাহ নবী নাকি বলেছেন কোন এক যুদ্ধের চিঠি বেড়ে, কোন এক যুদ্ধ, কোন যুদ্ধ এটা? এটা কি ছোট কালের সেই দাবি রাতে শুধু সেই গল্প করা, একদিন ছিল রাজা একদিন ছিল রানী, কোন যুদ্ধ পরিষ্কার করে বলো? আল্লাহ নবী একথা বলেন নাই। তো যুদ্ধ থেকে ফিরে এসে বলেছেন আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধে প্রত্যাবর্তন করেছি, মানে অস্ত্রের যুদ্ধ ছোট যুদ্ধ আর নফসের যুদ্ধ বড় যুদ্ধ, ওনারা নফস যুদ্ধ করেন। এই জন্য জিকির করার নাম হচ্ছে মুজাহিদ কমিটি। এখন বাংলাদেশে সারা বাংলাদেশ সরি আছে মুজাহিদ কমিটি, কিসের জাহাজ করো, কার সাথে জাহাজ করো তুমি? আল্লাহ নবীর জাহাজকে বিভ্রান্ত করা হচ্ছে, নফসের জাহাজ। হ্যাঁ, নফসের জাহাজের কথা আমি জাহাজ আমি অস্বীকার করছি না, সেটা ওই জেহাদে যাওয়ার জন্য, কারণ ওই জেহাদে যাওয়ার জন্য বাধা আছে মনের ভিতরে, ওইটা মোকাবেলা করে জেহাদে যেতে হয়। তাসকিয়ার নামে এইভাবে কোরআন এবং হাদিসকে তাহরিফ করে বিকৃত করে ইহুদি খ্রিস্টান যেভাবে বিকৃত করেছিল সেই কাজ করা হচ্ছে। কোরআনুল করিম খুলে খুলে বয়ান করেছে এই শিরিক বিদআত, এইগুলো হচ্ছে আত্মার রোগ। এইগুলো কি আত্মার রোগ? এইগুলোর থেকেই তাজকিয়ার কথা আছে, আত্মাকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা। আত্মার রোগগুলো কি কি আমি অনেকগুলো কোরআন হাদিস তারাস করে করে অনেকগুলো রোগ আমি খুঁজে বের করেছি আমার জানা মতে, যেগুলো এর চেয়ে আরো বেশি থাকতে পারে। এক নাম্বার রোগ আত্মার মধ্যে যেটা ঢুকে সিরিক। কি ঢুকে? সিরিক, কথার সিরিক, কাজের সিরিক, আমলের সিরিক, আকিদার সিরিক, এটা এক নাম্বার রোগ। এই সিরিক দুই রকম, রকমের, একটা হচ্ছে গরিবদের শিরিক আর একটা ভিআইপি শিরিক। গরিবদের শিরিক হচ্ছে কি? গরিবদের শিরিক হচ্ছে ওই যে পীরের কাছে যায় 3-4 লাখে পাওয়া যাবে না, এগুলো বেশিরভাগ গরিবরা করে, বেশিরভাগ অশিক্ষিত লোকেরা করে। আর কিছু আছে শিক্ষিত নামের কলঙ্ক, সেই লোকগুলো ওখানে গিয়ে বোকা খাবে। এই গরিবরা গিয়ে মাজারে সিজদা করে, গরিবরা গিয়ে মাজার করে প্রার্থনা করে। এই গরিবরা মনে করে যে 3-4 আল্লাহকে পাওয়াই যাবে না, এগুলো শিরিক। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, উদ্রুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বলাই রবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই, সরাসরি বলা হচ্ছে। বিশ্বাসরা বলেন যে না, ওসিলা দরকার তাদের আল্লাহকে পাইবে না। এটা কি খ্রিস্টান ধর্ম? খ্রিস্টানের কুপুরা শিখায় আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, খ্রিস্টানদের ভোগ দাও এরপরে উনি আল্লাহ বলে পৌঁছাই দিবেন। মুসলিম জাতি এই শিরিক থেকে মুক্ত হবে, এটা এক নম্বর রোগ, আত্মার রোগ। ভিআইপি শিরিক কি? ভিআইপি শিরিক হচ্ছে শিক্ষিত লোকদের শিরিক, ধনী লোকদের শিরিক এবং রাজনীতিবিদদের শিরিক। তাদের শিরিক হল সার্বভৌমত্বের অংশীদার হচ্ছে জনগণ, ক্ষমতার মালিক জনগণ, উচ্চ জনগণ। তাদের শিরিক হচ্ছে আল্লাহর আইন এ যুগে চলে না, আল্লাহর আইন বাতিল করে যেগুলো চলে সেগুলো মানব, যেগুলো চলে সেগুলো বাতিল করব। আইন তৈরি করা এখতিয়ার কার? এখন যদি কোন ব্যক্তি আইন তৈরি করে, বিশেষ করে আল্লাহ তাআলা যেখানে আইন আছে, যে সব জায়গায় আল্লাহর আইন নাই অথবা যেগুলো সাংঘর্ষিক না, সেই আইন তৈরি করার আমি নিষেধ করি না। যেমন কারেন্টের বিল কি হবে ইউনিট প্রতি, মোবাইলের বিল কি হবে ইউনিট প্রতি, এগুলো আপনি তৈরি করতে পারেন। আপনার ঘর ভাড়া কত দিবেন এজন্য আপনি আইন তৈরি করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে একটা আইন বিধান দিয়েছেন, সেই আইন যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে বাতিল করে এবং তার বিকল্প আইন তৈরি করে, সেই কার জায়গায় বসেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে আয়াত তেলাওয়াত করছিলেন, কোরআন বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি, ওরা মানে ইহুদি খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে এবং তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল, রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম, হাতেম তাই ঐতিহাসিক যে বিখ্যাত দানবীর, সেই হাতেম তাইয়ের পুত্র আদি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর রাসূলের দরবারে সেই আয়াত শুনলেন। উনি প্রশ্ন করেছেন, তিরমিজি হাদিস সিয়াজাত্তা ছয় কেতাবের এক কিতাব তিরমিজি শরীফ, তার মধ্যে ঘটনা আছে। উনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা তো আমাদের আলেমদেরকে আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই, এটা কোরআন কি বলল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকেরা তোমাদেরকে যেটা হালাল বলে ওটা তোমরা হালাল হিসেবে মেনে নিচ্ছ কিনা, ওই লোকেরা যেটা তোমাকে হারাম বলে অবৈধ বলে অবৈধ হিসেবে তোমরা তা মেনে নিচ্ছ কিনা, বলে হ্যাঁ তা তো মেনে নিচ্ছি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যতিক্রম বলেছেন, হ্যাঁ তা হয়, বল তাহলে এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানিয়ে নেওয়া। স্পষ্ট হাদিস, এই হাদিস অনুযায়ী আপনি নিজেকে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন জেনার অধিকার হারাম, আপনার জাতি আপনার সমাজ বলল জেনার অধিকার লাইসেন্স থাকলে হালাল বৈধ, আল্লাহর হারাম কৃত জিনিসকে হালাল ঘোষণা করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন মদ হারাম, মূর্তি বানানো হারাম, জেনার অধিকার হারাম, আপনার জাতি বলল মদের লাইসেন্স থাকলে বৈধ, মূর্তি তৈরি করা এটা জাতীয় সংস্কৃতির অংশ, জাতীয় চেতনার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে বলেছেন এটা হারাম, আমার জাতি বলল সুদবিহীন ব্যাংক চলতেই পারে না। ও আমার জাতি কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, আল্লাহর হারাম কৃত বস্তুকে তারা হালাল বানায়, হালাল কৃত বস্তুকে হারাম বানায়, তারা আল্লাহর পরিবর্তে রবের আসনে বসে গেল। যারা তাদেরকে মানে তাদের আল্লাহ রব না, তাদের রব হচ্ছে মানুষজন। সেই হিসেবে আমাদের রব কারা? আমাদের জাতির আল্লাহ কারা? এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার আল্লাহর পরিবর্তে অন্য রব তারা তৈরি করে তাদের অনুসরণ করে, এটা হচ্ছে এর বিশ্রী। কারণ এটা তারা বুঝে না, গ্রামের লোকজন তারা তো খালি ভোট দেয় মনে করে দি, একটা ভোট দিলে রাস্তাঘাট করে দিবে, কিন্তু যারা জানে তারা তো জানে এই ভোট দেওয়ার মানে হচ্ছে এমপি তৈরি হচ্ছে, এই এমপি গিয়ে সংসদ আইন তৈরি করবে, আল্লাহ আইন বাতিল করবে। তুমি বুঝে শুনে যদি এই সমস্ত কাজ করে থাকো তুমি কি করছো ভালো করে বুঝে দেখো, আল্লাহর পরিবর্তে আল্লাহ বানাচ্ছ, আল্লাহর পরিবর্তে রব বানাচ্ছ, আর সেই লোকগুলো ওখানে গিয়ে সার্বভৌমত্বের দাবি করে তারপরে কমান্ড দেয় আইন তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য আইন দিয়েছেন, কোরআন পরিষ্কার বলছে লিকুল্লিন জাআলনা মিনকুম শারআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট পন্থা, শরিয়াত এবং পন্থা জীবিকা নির্বাহের পন্থা, জীবনযাপনের পন্থা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। যদি আল্লাহ তারা ইচ্ছে করতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতে পারতেন, ঘাড় ধরে তোমাদেরকে সেজদা করাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করবেন না। আল্লাহ তারা তোমাদের পরীক্ষা করছেন, আল্লাহ তারা তোমাদের যা দিয়েছেন তোমাদের জ্ঞান তোমাদের সম্পদ তোমাদের সন্তান সবগুলোকে তোমরা কোন পথে ব্যয় করছো, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরীক্ষা করছেন, সেই জন্য তোমাদেরকে ঘাট ধরে সকলকে মসজিদে আনেন না, সেজদা করান না। তুমি বর্তমানে সম্পর্কে আল্লাহ ইচ্ছে করলে যারা আজকে শুক্রবার মসজিদে আসে নাই ঘাট ধরে সব মসজিদে নিতে পারতেন না, নইলে শুইয়াতে পিঠটাকে তত্ত্বা বানাতে পারেন না, বানায় তো দেখেন না তারা যে শুয়ে থাকে একটু কিছু লাগে না, একটু ঘুরে দিলেই হয়। আল্লাহ তারা সেটাই বলছেন, আল্লাহ যদি আল্লাহ তারা ইচ্ছে করেন তোমাদের সকলকে এক উম্মা এক জাতি বানাতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না, কারণ পরীক্ষার হলে এটা পরীক্ষার হলে ছেলে যা লেখে ভুল লেখুক ঠিক লেখুক লেখতে দাও, কিছু করবার কাগজ চায় তার কাগজ দাও নাও, বলা হয় না তুই তো ভুল লেখছো আরো ভুল লিখবি, বরং তাকে আরো ভুল লেখার জন্য কাগজ সরবরাহ করা হচ্ছে, যদি এতে কোনো আনন্দের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা মায়েদার পাঁচ নম্বর সূরা 48 নম্বর আয়াতে বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি তোমাদের কাছে কিতাব দিয়েছি সত্য সহ, কেন এই কিতাব দিয়ে তোমরা মানুষ পড়লে খতম পড়াইবা, এই কিতাব দিয়ে মানুষ মরলে খতম দিবা। গত শুক্রবার আমি তাফসীর করছিলাম, তাফসীরের পরে এক মুরব্বী বললেন যে আমার তো আমার 70 বছর বয়স এই পর্যন্ত শুনি নাই। তিনি প্রশ্ন করেছিলেন একজন লোক মারা গেল তার ঋণ আছে, ঋণ পরিশোধ করবে না তার নামে খাউন দিবে, 1,00,000 টাকা খরচ করে খাউন দিয়েছে আর তার ঋণ পরিশোধ করে নাই। আমি বললাম ঋণ পরিশোধ করা ফরজ, আর মৃত্যু ব্যক্তির নামে 3 দিন পরে মিলাদ দেওয়া পয়সা বিনিয়োগ খতম করানো চল্লিশা করানো এগুলো ফরজ না ওয়াজি না সুন্নাত না মুস্তাহাব না বিদআত। উনি বলে আমি জীবনেও শুনি নাই, আমি কোরআন খোলো তাফসীরে মারফিল কোরআনের 35 নম্বর পৃষ্ঠা প্রতি সংস্করণ যেটা মদিনার থেকে যারা চেপেছে আর ফাউন্ডেশন থেকে যারা ওটা দেখে নেবেন, সূরা বাকারার 41 নম্বর তাফসীরে পরিষ্কার বলা হয়েছে মৃত্যু ব্যক্তির ইশারে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো দোয়া পড়ানো অধিক পড়ানো সম্পূর্ণ হারাম, যে পড়ে সে হারাম করে যে পড়ায় সে হারাম করে হারাম। এই পয়সা খাচ্ছে না মৌলবীরা, আমি সব ওলামাদের কথা বলছি এখানে, ওলামা ওলামা কেন তাদের সম্মান করে বলছি, ওলামাকে দুই ভাগ ভাগ করা হয়েছে হাদিসে, আল্লাহর রসূল তারা তো মেশকাল আমার সামনে খোলা আছে এই কিতাবে কিতাবুল এলেমের শেষ হাদিস শেষে দুই হাদিস আগে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীকে বলেছেন তাহাব্বাদু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন নামক জাহান্নামে থেকে পানা চাও। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হুজুন কি জিনিস, বললেন ওয়া মিন ফি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত, ইয়াতাহাব্বাদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়ামিন আরবানিয়া মাররা, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম গুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানা চায়। সাহাবা একরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদখুলুহা, সেই ভয়াবহ জাহান্নামে কারা প্রবেশ করবে, আবু জাহেল আবু লাহাব ফিরআউন হামান নমরুদ শয়তান না কেউ না, ফরমান হাদিস আমার সামনে, আপনি কারো মনে দেখে যাবেন, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত উলামায়ে কেরাম যারা আমল করে লোকদেরকে দেখাবার জন্য, লোকদেরকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য। আজকে মনে করতে হবে অনেক আছে যে একটু বড় লোক মরলে কোয়াটা খুব ভালো করে করে, কি জন্য একটার ভেজতে পৌঁছে দিয়ে আসে, পয়সা বেশি পাওয়া যাবে, পরিষ্কার হওয়া ফতোয়ায় সানি মুক্তি তার মার ভোগা খুলে দেখুন পরিষ্কার হারাম লেখা আছে, মৃত ব্যক্তির ইসারের সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে দোয়া করাই পয়সা নেওয়া, অভিও করাই পয়সা নেওয়া, খতমে তাহালি খতমে দর্জি দূরদে হাজারি দূরদে নারিয়া কত কিছু বলানো হয়, কোরআন খতমা হারাম সম্পূর্ণ। আমি বলছিলাম আল্লাহ তারা বলছেন কোরআন নাজিল করেছে কি জন্য, খতম করার জন্য, না তা বলেন নাই, বলেন কি শোনেন আপনার আয়া। আবার কেউ মনে করছে তাবিজ দেখার জন্য, তাবিজ আল্লাহ রসুল জীবনও লেখেন নাই, রসুল লেখতেই জানতেন না, প্লেট খারাপ হইলো কে বুঝে ধরছে এটা তাবিজ লাগবে। এই সমস্ত চক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন নাজিল করে তার আল্লাহকে জিজ্ঞেস করো, কোরআনকে জিজ্ঞেস করো, সূরা নিসা চার নম্বর সূরা 105 নম্বরে বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি হক এবং সত্য সহকারে, কেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আপনি মানুষের মধ্যে তাহকুমা বিচার ফয়সালা করতে পারেন সে অনুসারে যা আল্লাহ আপনাকে জানিয়েছেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ তারা আপনাকে ওহির মাধ্যমে কোরআনের মাধ্যমে যে বিধান দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী সেই বিধান অনুযায়ী আল্লাহর ওহী অনুযায়ী বিচার ফয়সালা করতে পারেন, আমি সেজন্য কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, কোরআন কি জন্য অবতরণ করেছেন আর কোরআনকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোরআনকে এসেছিল এই তাবিজ দেখার জন্য, কোরআনকে এসেছিল মুদ্রার খাওয়ার জন্য, কোরআন স্পষ্ট বলছে লিতাহকুমা বাইনান নাসে বিমা আরাকাল্লাহু, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন, যে কিতাব দান করেছেন, যে ওহী দান করেছেন, তার মাধ্যমে আপনি মানুষের বিচার ফয়সালা করবেন, আপনাকে সেজন্য কোরআন দেওয়া হয়েছে। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা খাসিমা, আপনি বিশ্বাস ভঙ্গকারীদের সংপক্ষে বিতর্ককারী হবেন না, যারা বিশ্বাস ভঙ্গ করেছে কোরআনকে মেনে নিয়ে তারপরে তারা অমান্য করেছে, আপনি তাদের পক্ষে যাবেন না, খবরদার। ওলামায়ে কেরামদেরকে বলছি আপনারা খবরদার, এখানে যে সমস্ত মাদ্রাসার ছেলেরা আছেন আলহামদুলিল্লাহ তারা তো হক মনে করে বলে এখানে আছে, কাজে আপনারা আবার এদেরকে আমি এই জন্য বলেছি ওলামা দুই ভাগ, এক হচ্ছে ওই আলেম যাদের থেকে জাহান্নাম রাফানা চায় সেই জাহান্নাম ভয়াবহ জাহান্নামে যাবে, আর একদিকে ওলামায়ে কেরামদের মর্যাদা আছে আপনারা তার ধারে কাছে যেতে পারবেন না। হাদিসে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাধারণ আদমের তুলনায় একজন আলেমের মর্যাদা কাফাজরি আলা আদনাকুম, আমার মর্যাদা যেমন তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির উপরে, একজন ওলামা আলেমের মর্যাদা একজন সাধারণ আদম যত উপরে ভারত করুন তার চেয়ে ওইরকম বেশি, কাজে ওলামাদের মর্যাদা আমার ছোট কাছে দেখবেন না। আল্লাহ রাসূলের কথা বলে গেছেন আল ওলামা ওয়ারাফাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হচ্ছে নবীদের ওয়ারিস, ফাইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনানা ওয়ালা দিরহামা, নবীরা দিনার দিরহাম টাকা পয়সা রেখে যান না, ওয়াইনামা ওয়ারাসুল ইলমা, তারা ইলম রেখে যান, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি নবীদের ইলম রেখে গ্রহণ করলো সে ব্যক্তি নবীদের ওয়ারিস থেকে সূত্রে দেখে দেওয়া সম্পত্তির বড় একটা অংশ দখল করেছে। এই জন্য ওলামা ইকরামদের মর্যাদা মাদ্রাসার তালেবিনদের মর্যাদা অনেক উপরে, কিন্তু শর্ত হচ্ছে এই কোরআন বিক্রি করে খাওয়ার জন্য না, যারা কোরআনকে শিখে কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে সারা পৃথিবী পরিচালনা করার জন্য, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফয়সালা এই কোরআন দিয়ে হবে, এই উদ্দেশ্যে যারা কোরআন শিখে তাদের মর্যাদা এত বেশি। সূরা মায়দা সূরা নিসা 115 নম্বর পরিষ্কার হয়ে গেল কোরআন কেন এসেছে খতম করার জন্য, আজকে থেকে আকীদা পরিষ্কার করে ফেলেন তাবিজ দেখার জন্য। আমি বারবার বলছি আয়াত সূরা নিসা এর 105 নম্বর আয়াত 100, এটা ইনশাআল্লাহ আমার মধ্যে দেওয়া হবে, আপনাদের কবি দেওয়া হবে, যারা যারা থাকবেন সকলকে কবি দেওয়া হবে, কবি নিয়ে যাবেন যাতে মনে রাখতে পারেন। এরপরে এই বক্তব্য ইন্টারনেটে পাওয়া ঠিকানা দেওয়া আছে, এখানে ইন্টারনেট থেকে প্রকারের সঙ্গে দিতে পারেন, এরপরে কেউ চ্যালেঞ্জ করলে আমি এখানে আছি, আমি তো পালাচ্ছি না, কোরআন বলছে আরো আয়াত দেখেন, এরপরে সুরায় বাকারার 213 নম্বর আয়াত এখানে বলছেন كان الناس امه واحده فبعث الله النبيين مبشرين ومنذرين وانزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه এখানে আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ এক জাতি ছিল অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন মুবাশশিরিন ওয়া মুনজিরিনা জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামে সাবধান করার জন্য ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি এবং নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন সত্য সহকারে লিয়াহকুমা বাইনান নাস কেন নবীরা তাবিজ করার জন্য নবীরা খতম করে মুদ্রা দখলের জন্য আল্লাহ তাআলা বলছেন না লিয়াহকুমা বাইনান নাস যাতে করে তারা কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে তারা মানুষের মধ্যে যে সমস্ত বিবাদ এবং যে সমস্ত ঝগড়া ফাসাদ হয় তার বিচার করতে পারে সেই জন্য দান করেছে কোরআন। এই আয়াত সূরা বাকারা 213 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত লোক আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা বিচার ভয় করার ক্ষেত্রে এখানে আসে না, খালি মরলেই আসে। এদের সম্পর্কে বলছেন আলাম তারা ইল্লাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আপনি কি তাদের দেখেননি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, উতু নাসীবাম মিনাল কিতাব যাদের কিতাব দেওয়া হয়েছিল, কোরআন দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তারপরে বলা হলো ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, তাদেরকে আহ্বান করা হলো আসো এই কিতাবুল্লাহর মাধ্যমে আমাদের আদালত চলবে, আমাদের বিচার আদালত চলবে, সমাজ চলবে, দেশ চলবে। তারপরে করল কি সুম্মাই তায়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, এদের একটা অংশ এর থেকে গর্দান ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, হুম মুরিদুন তারা এর থেকে বিমুখ হয়েছে। আল্লাহ বলতে এরাই হচ্ছে অমান্যকারী। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে একদল মানুষ যাদেরকে আহ্বান করা হয় কিতাবের দিকে আসো, তারা কিতাবের দিকে না এসে তারা বরং গর্দান ফিরে গিয়ে তারপর আরেক দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন কোরআনের পরিষ্কার আয়াত ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন মুতাওয়াক্কিলুন। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 66 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান অন্য কারো হুকুম চলবে না। হুকুম চলবে কার? কারণ সৃষ্টি করেছেন কে? কোরআনে সেটাও বলা আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু সূরা আরাফ 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত। এখানে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, তার আর কারো আইন দেওয়ার অধিকার নাই, আর কারো আইন দিয়ে ফয়সলা হওয়ার অধিকারই নাই। আমি সব কোরআন আয়াত পড়ছি, যদি কারো কোনো দ্বিমত থাকে আল্লাহর সঙ্গে বুঝবেন, আমি শুধুমাত্র নকল করছি, রেডি করছি। ওরা আরো আয়াত যা ইচ্ছে করেন তিনি তাই হুকুম জারি করেন, বিধান দেওয়ার মালিক এখতিয়ার তিনি রাখেন, তাই তার উপরে কারো আপত্তি করার এখতিয়ার নেই। তিনি কেন বিধান দিলেন, কেন এই বিধান করলেন, কেন এই হুকুম জারি করলেন, এই সমস্ত প্রশ্ন যারা করবে আল্লাহ তারা তাদের সম্পর্কে সামনে হুকুম দিচ্ছেন। একটু পরে আসতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর হুকুম পরিবর্তন করার অধিকার কারণে তার হুকুম দিয়ে তোমরা বিচার ফয়সলা করো। আল্লাহ সুবহানাহু এটাই হচ্ছে আল্লাহর পথ, সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না, অধিকাংশ লোক তা জানে না। অধিকাংশ লোক আমাদের সমাজ তার অধিকাংশ লোক কি বললো, অধিকাংশ লোক কি বললো তা দিয়ে কোরআন বিচার করে না। কোরআন বিচার করে কি দিয়ে? আল্লাহ তাআলা কি বললেন তা দিয়ে। কোরআন এর জন্য বলছেন সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন সূরা রাদ 13 নম্বর সূরার 41 নম্বর বলছেন আলাম ইয়ারাউ আন্না নাতিল আরদান আনকুসুহা মিন আফরাতিহা ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহ তাআলা নির্দেশ দেন, বিধান দেন, ফয়সালা দেন, বিচার করেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আল্লাহর বিধানকে কেউ পশ্চাতে রাখতে পারবে না, পিছনে ফেলে দিতে পারবে না। ওয়াহুয়া সারিউল হিসাব লা মুআক্কিবা লিহুকমি আকাবুন, আকাবুন অর্থ হলো পিছনে ফেলে দেওয়া। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বিধান দান করেন, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে অতল করে দেওয়া, আল্লাহর বিধানকে অকার্যকর করে ইচ্ছার কারণ নেই। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে পশ্চাতে রাখার অধিকার কাউকে দেওয়া হয় নাই। কোরআন শরীফ সূরা রাদের 13 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহর বিধানকে পশ্চাতে রাখার অধিকার কাউকে দেওয়া হয় নাই, সুতরাং তারা পশ্চাতে রেখে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারপরে তারা আইন তৈরি করে তাদেরকে দেখি বলবেন। ফয়সালা আপনি করুন, আপনি মুসলিম, আপনি সত্যিকার অর্থে কোরআনের প্রতি ইমানের থাকেন, আল্লাহর প্রতি ইমানের থাকেন, প্রতারণা করেন, মুনাফিকি না করেন, তাহলে পরিষ্কার বলতে আপনাকে যেই ব্যক্তি আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে দিয়ে পিছনে রেখে দিয়ে যারা করে আল্লাহ দেওয়া হয় নাই, এরপরে যারা করে তারা কোন বলে যাবে? আল্লাহ তারা ফয়সালা দিবেন পরে। এরপরে আল্লাহ তারা বলছেন, নবীকে বলা হচ্ছে, নবীকে আপনাকে আমাকে নবীকে পর্যন্ত বলা হচ্ছে, যেই নবী আল্লাহ তারা যার সময় বলছেন, আপনার আগের পিঠের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবীকে পর্যন্ত বলা হচ্ছে, হে নবী আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে তা নাযিল করা হচ্ছে, আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন না বাবার অনুসরণ করবে। বাবা পিতৃ কি বললো, দাদা পিতৃ কি বললো, অমুক তরিকায় কি বললো, অমুক কাদ্রিয়া তরিকা, খ্রিস্টীয় তরিকা, নকশাবন্দি তরিকা, মোজা তরিকা, অমুক তরিকায় কি বললো, আপনি তরিকার অনুসরণ কথা বলা হয়েছে, কি বলা হচ্ছে? আজকে যারা বলে অমুক বিশ্বাস কম বুঝেন, অমুক আলেম কম বুঝেন, এদেশে আলেমরা কম বুঝে, আমি তাদেরকে পায়ে ধরে বলছি, কোরআনের আয়াত পড়ো, আল্লাহ তাআলা নবীকে বলছেন বাদদাদার অনুসরণ করা যাবে না, অমুকের না, ওয়াত্তাবিমা ইউহা ইলাইকা রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হচ্ছে আপনি তার অনুসরণ করবেন, দুনিয়ার সব যদি যেন বিরুদ্ধে চলে যায়, সব যদি আপনার বিরুদ্ধে রেখে যায়, তারপর আপনি ওটার অনুসরণ করবেন যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। ওয়াত্তাবিমা ইউহা, ওয়াত্তাবিমা ইউহা ইলাইকা, অসবির, অটল থাকুন, অসবির মানে কি, অটল থাকুন, সব একদিকে চলে গেছে, আপনি সেই জোয়ারে তালে তাল মিলাবেন, এটা করবেন না, অসবির, হাত্তা ইয়াহকুম আল্লাহ, আল্লাহ তারা ফয়সালা করবেন, ওদের ফয়সালা আল্লাহ করবেন, আপনার তো ভয় নাই, অটল থাকেন, আহুয়া খাইরুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ মীমাংসাকারী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে তারপরে বলছেন, এরপরে তারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচারাচার করবে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন, সূরা মায়দার 44 নম্বর আয়াত, সূরা মায়দার 21 নম্বর আয়াত, সূরা মায়দার 45 নম্বর আয়াত, সূরা মায়দার 47 নম্বর আয়াত, এখানে পরিষ্কার বলা আছে, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন, এরপর আল্লাহ তারা বলছেন, ফাইন তাওয়াল্লাও, এরপরে যদি তারা আপনার কথা না মেনে বরং নিজের মন গড়া চলে, আপনি ওদের অনুসরণ করবেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে নবী ওদের মন গড়া যে তরিকাগুলো আছে এইগুলোর আপনি অনুসরণ করবেন না, বরং আপনি আল্লাহর পক্ষ থেকে যা পাচ্ছেন ওটার অনুসরণ করবেন। এরপরে জনগণকে বলা, ওয়াইন ওয়ানাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা দিয়ে বিচার ফয়সালা করুন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি ওদের মন গড়া খেয়াল খুশি এর অনুসরণ করবেন না, ওয়াহজারহুম, ওদেরকে আপনি সাবধান করুন, ওদের থেকে সতর্ক থাকবেন, আইয়াতিনুন আন কান বাদে মা আনজালাল্লাহু ইলাইকা, আপনার প্রতি আল্লাহ তারা যা নাযিল করেছেন এই ব্যাপারে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, ব্যাস লাগাইয়া দিবে, এই জন্য ওদের থেকে সাবধান থাকবেন, ওরা বিভিন্নভাবে তাবিল টাবিল করে তারপরে কোরআনে বিকৃত করবে, তাও আল্লাহ তারা বলে দিচ্ছেন। এরপরে বলছেন, ফাসতালিল হুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা, আপনি অপেক্ষা করুন, অটল থাকুন, আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে তার অপেক্ষা করুন, আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে খবরদার কখনো প্রতিষ্ঠ এবং কোন কাফের আনুগত্য করবেন না। সূরায় দাহার এর 24 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদেরকে, হে মুমিনগণ যারা আল্লাহকে বিশ্বাস করে দাবি করো, সূরায় নিসা এর 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের আনুগত্য করো, উলুল আমর বলতে কাকে বলে, যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করে তাদের আনুগত্য করো। এই আয়াতের কারণে অনেকে বলে দেশের আইন মানা জরুরি, এখানে পরিষ্কার বলা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলুল আমর, এখানে আতিউ নাই, তার কারণ হচ্ছে আল্লাহর আনুগত্য করো, রাসূল করতে পারো এবং উলুল আমর তথা শাসকগণ করতে পারো ততক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে দেখ পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত তারা উলুল আমর। আর যদি তারা আল্লাহ দেওয়া বিধান দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেখ পরিচালনা না করে তাহলে তারা উলুল আমর নয়, তারা হচ্ছে উলুল খবর। কি নাম? উলুল খবর। লাইসা উলুল আমর, তারা উলুল আমর নয়, তাহলে উলুল খবর তারা হচ্ছে মাতাল, মদের হেফাজতকারী, মদের লাইসেন্সধারী। এই মদের লাইসেন্স দেয় তারা, এদের আনুগত্য করতে মোটেই বড় হয় না। কাজে যে সমস্ত ওলামায়েকরাম বিভ্রান্ত করে, দেশের আইন মানা জরুরি। হ্যাঁ, দেশের আইন মানা জরুরি। কখন? দেশের দেশটা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়, কোরআন সুন্নাহ দেশের সংবিধান হয়, তাহলে অবশ্যই মানা জরুরি। আর যদি এটা কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, এই আইন মুসলমান মানতে পারছ না, মুসলমান মানতে পারি না। কোরআন পরিষ্কার করে বলছে, আপা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, তারা কি সেই জাহিলি যুগের বিধান কামনা করে? ওমান আহসানুল্লাহ হুকমান লিকওমিন ইউকিনুন, মুমিনদের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফয়সালা এবং উত্তম বিধানটা তার কি আছে? আল্লাহর বিধান যেটা, এটাই মুমিনরা মেনে নেবে। এই জন্য কোরআনের আরেক আয়াত সূরায় নূর, এই সূরার 51 নম্বরে বলছেন, ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি রাসূলিহি, মুমিনদের তো কথা হলো এই, যখন তাদেরকে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, মানে কোরআনের দিকে হাদিসের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করার জন্য, তখন মুমিনরা বলে, সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম আর মানলাম। আর মুনাফিকরা বলে কি, সামিনা ওয়া আতাইনা, শুনলাম মানলাম না। আল্লাহ বলছেন, মুমিনরা বলে সামিনা ওয়া আতানা, আল্লাহ বলছেন, আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে কামিয়াব। এই মুমিনদের সম্পর্কে আল্লাহ সফলতার হুকুম দিচ্ছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমি বলছিলাম তাজকিয়া, তাজকিয়া হলো শিরিক মুক্ত থাকা। আমি এটা ইনশাআল্লাহ জুমার পরে আলোচনা হবে তাজকিয়া, যেহেতু জুমার সময় সময় কম, যেহেতু তাজকিয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। তাজকিয়া মানে আমাদের দেশের লোকেরা মনে করে পীর ধরা, তাজকিয়া মানে মনে করে খালি কতগুলো পীরের অধিক করা, তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে শুদ্ধ করা। কিসের থেকে শুদ্ধ করা? শিরিক থেকে, নেফাত থেকে, বিদআত থেকে, জিনা থেকে, এরকম ভাবে চুরি থেকে, এরকম ভাবে মনে তো তার রোগ আছে, হাতাত, গিবাত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, চুগলখুরি, কৃপণতা, অহংকার, মন প্রবৃত্তি পূজা করা, মূর্খতা, রাগ, এরকম বার্তা অনুসরণ করা, এই সবের রোগের থেকে আত্মাকে শুদ্ধ করা। এক নাম্বার কিসের থেকে শুদ্ধ করা? শিরিকের থেকে। সেই শিরিক হোক গরিবের শিরিক, মাতার পূজার শিরিক, পীর পূজার শিরিক, মাতাদার পূজার শিরিক, এরকম মাতার চিন্তা করার শিরিক, মাতারে যত রকম প্রার্থনা দেওয়ার শিরিক, আর হচ্ছে ভিআইপি শিরিক, যা আমি বললাম, আল্লাহর পরিবর্তে অন্যকে সার্বভৌম ক্ষমতা মালিক মনে করা, আল্লাহর পরিবর্তে মানুষের আইন তৈরি করা, আইনকে এই যুগে যে উপযোগী মনে করা, আল্লাহ তাকে অনুপযোগী মনে করা, আল্লাহ তাকে বাতিল করে দেওয়া, আল্লাহর বিধানকে পর্যটন ফেলে দেওয়া, এরকম যারা শিরিক করে, এই শিরিকের থেকে আত্মশুদ্ধি করার নাম হচ্ছে কি? তাজকিয়া। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো ইলাহা নাই, লা ইলাহা আবু জাহেলরা বুঝতে অর্থ কি, সেজন্য যখন আল্লাহর ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আবু লাহাব প্রতিবাদ করলো, কোরআনে আছে আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মোহাম্মদ আমাদের সমস্ত আলিহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে দিয়েছে, তার মানে সে বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে কোনো শাসক নাই, লা ইলাহা মানে কোনো আইন চলবে না, লা ইলাহা কোনো মতবাদ চলবে না, লা ইলাহা মানে কোনো আনুগত্য চলবে না, তার তারা রোধ করে চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারা সব বাতিল। এটা আবু জাহালরা বুঝতে পেরেছিল, বুঝে প্রতিবাদ করেছে, কোরআন তা উল্লেখ করে দিয়েছে, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা হাযা শাইউন উজাব, এটা আশ্চর্য কথা। আমাদের বুঝতে মুসলমান হলে পরে আমাদের লা ইলাহাকে অর্থ বুঝতে হবে, এবং সে অনুযায়ী আমাদের লা ইলাহা দ্বারা তাজকিয়া, আত্মাকে শুদ্ধ করে সব পরিষ্কার করতে হবে, ইল্লাল্লাহ দ্বারা তারপরে রঙিন করতে হবে, লা ইলাহা দিয়ে ঘষতে হবে সব ইলাহাবাদ, ওই যে বললাম পুরাতন রং ঘষে মেঝে পরিষ্কার করে তারপরে বিল্ডিং এ নতুন রং করা হয়, লা ইলাহা দিয়ে সব ইলাহাকে উত্থাপ করে, এরকম শাসক ইলাহ, আইন তৈরি করা আল্লাহ, যারা বিধান দেওয়ার আল্লাহ, এই সব আল্লাহ রব গুলিকে বাতিল করে, এরকম মাদারের আল্লাহ, খানকার আল্লাহ, যত বন্ধ আল্লাহ আছে সবগুলি উত্থাপ করে এরপরে এক আল্লাহকে মানতে হবে, তাহলে হবে লা ইলাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার ব্যবস্থা তৌফিক দান করুন।